1438 হিজরি সনের 21 জুলহিজ্জা তারিখে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার জাহানাবাদ গ্রামে এই সলাতুল আসরের পরে এবং মাগরিবের পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। আলোচনার শুরুতে সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার দিনী ভাইয়েরা, ইতিপূর্বে অনেকে বিভিন্ন জায়গায় দেখেছেন আমাকে, আলোচনা শুনেছেন, মাঝে মাঝে আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখেন, ইউটিউবে আমাদের প্রায় শত শত আলোচনা রয়েছে, খুতবা রয়েছে, তাফসিরুল কোরআন রয়েছে, আমাদের নিজস্ব একটা ওয়েবসাইট আছে tafsirulquran.com। আলহামদুলিল্লাহ, এর আগে আবার আপনাদের এই গ্রামে একটা মাহফিলেও দেখেছেন, আলোচনা শুনেছেন, তা আল্লাহ পাক আবার দ্বিতীয়বার আপনাদের এই গ্রামে আসার এবং আপনাদের সাথে দেখা করার আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে সবচেয়ে ভালো পরিবেশ হলো যে আল্লাহর ঘর মসজিদে আমরা আলোচনা করতেছি এবং শুনতেছি আল্লাহর জিকিরের জন্য, জিকিরের মজলিসের জন্য, হালাকাত জিকিরের জন্য। আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। মসজিদের সাথে আল্লাহর জিকিরের গভীর সম্পর্ক, এই জন্য আল্লাহর দিন সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে আলোচনাটা বাহিরের থেকে আল্লাহর ঘর কেন্দ্রিক, মসজিদ কেন্দ্রিক হওয়া, এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং হেদায়েতের জন্য অনেক বেশি উপযোগী। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এই মজলিসের ফজিলত বর্ণনা করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াকউদু কাওমুন ফি বুয়ুতিম মিন বুয়ুতিল্লাহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো কাওম আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে কোনো একটা ঘরের মধ্যে আলোচনা করার জন্য বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনহু বাইনাহুম, আল্লাহর কিতাবের তেলাওয়াত করে এবং ওই কিতাব নিয়ে আলোচনা করে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কিতাবের আলোচনা করে এই কথাটা বলছেন, আল্লাহর ঘরসমূহের মধ্য থেকে, ফি বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরে আলোচনা করে, অর্থাৎ আল্লাহর কোরআন, আল্লাহর জিকির, আল্লাহর দিন সম্পর্কে আলোচনার সবচাইতে উপযুক্ত স্থান হলো কোথায়? মসজিদ, আল্লাহর ঘর। ঘর আল্লাহর, আলোচনা হবে আল্লাহর, আলোচনা হবে আল্লাহর দিনের, আলোচনা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আলোচনা হবে কোরআন এবং সুন্নার। এটার জন্য আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আজকে বসার তৌফিক দিয়েছেন, এটা আল্লাহ পাকের বিরাট রহমত, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আজকে আলোচনা করব সেটি হলো মামানিউল হেদায়া। আমার আলোচনার একটা কিছু নিয়ম আছে, ফেতরত আছে, প্রত্যেক আলোচকের, প্রত্যেক যারা দিনই আলোচনা করেন, সব ভাইয়েরই, সব ওলামায়ে কেরামেরই এক একটা বিশেষ খাসায়েস আছে, বৈশিষ্ট্য আছে। তা আমার বৈশিষ্ট্য হলো, আমি আলহামদুলিল্লাহ দেশে বিদেশে যেখানে আলোচনা করি, প্রথম আলোচনা হবে একটা বিষয়ভিত্তিক, একটা টপিক্সের উপরে, এই টপিক্সের উপরে এক ঘন্টা হোক, আধা ঘন্টা হোক, দুই ঘন্টা হোক, এই বিষয়ের উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় বৈশিষ্ট্য হবে, এই বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে শুধুমাত্র কোরআনে কারিম থেকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস থেকেই আলোচনা হবে, এর বাহিরে দুনিয়ার কোনো কিচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসি ঠাট্টা, এগুলো আলোচনা করার অভ্যাস আমার নাই, এগুলো আমি করিও না, করতে পারিও না। শুধুমাত্র নিরেট কোরআনে কারিমের আয়াত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নাহ, এই বিষয়ের উপরে। আর এরপরে এই বিষয়ের সাথে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্ন নিয়ে আমরা পরবর্তীতে আলোচনার পরে আমরা সেই প্রশ্নোত্তরগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। এই আলোচনার ভিতরে আমরা কোনো ওলামায়ে কেরামকে, কোনো দল, কোনো মত, কোনো ফেরকা কারো প্রতি কোনো আক্রমণাত্মক কোনো কথা আমার এই পর্যন্ত আমার সব আলোচনা রেকর্ড আছে, কিন্তু আমি কখনো কোনো ওলামায়ে কেরামের সম্মান হানি করে বা কোনো দল সম্পর্কে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো সম্মান হানিকর মর্যাদা হানিকর কোনো বক্তব্য আমি দিই না। সমস্ত ওলামায়ে কেরামেরই এই দেশে অবদান আছে, এক একজনের এক এক ক্ষেত্রে, তাদের অবদানেই আমরা আজকে এই জায়গায় বসে, এই মসজিদে বসে আমরা আলোচনা করতেছি। আপনারা কিন্তু আমাদের ওয়াজ শুনে ইসলাম গ্রহণ করেন নাই, আমি আসে এসে ওয়াজ শুনে শুনে আপনাদেরকে নামাজি বানাই নাই, আপনাদেরকে আজকে কোরআন শোনার প্রতি আগ্রহ, দিন শোনার প্রতি আগ্রহ আমরা তৈরি করি নাই। অনেক আগ থেকে ওলামায়ে কেরাম না খেয়ে তারপরে জীবনের সব কিছু বিসর্জন দিয়ে কোরবানি দিয়ে এই আপনার এই সব অঞ্চলে গ্রামকে গ্রাম আল্লাহর দিনের খেদমত করেছেন, তারা মানুষকে দিনমুখী করার চেষ্টা করেছেন। নিজে কি পেয়েছেন না পেয়েছেন সেটা চিন্তা করেন নাই, নিজের ঘরে খাবার ছিল কি ছিল না এটা চিন্তা করেন নাই, তারা মানুষকে কিভাবে আল্লাহমুখী করা যায়, দিনমুখী করা যায় এই চেষ্টা করেছেন, এই কাজ করেছেন। তাদের অবদানে আজকে এই গ্রামের মানুষ আল্লাহর দিন পালন করে। আপনারা আজকে আমাকে আনছেন আলোচনা করার জন্য মেহমান হিসাবে, কিন্তু ওই ওলামায়ে কেরামের অবদান যদি না হইতো তাই আজকে আমাকে এখানে আসতেই দিতেন না। দিন শোনা তো দূরের কথা, আজকে দেখেন পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলিম উম্মার কি করুণ দুর্দশা, মিয়ানমারের পরিস্থিতি আমরা স্বাভাবিক সচক্ষে দেখতেছি, এরকম পৃথিবীর বিভিন্ন অঞ্চলে। তাহলে ওলামায়ে কেরাম যাদের অবদানে আমরা দিন পাইছি তাদেরকে কিভাবে আমরা মর্যাদা হানিকর অবজ্ঞা করে বিভিন্ন কথাবার্তা বলবো, এটা কোনো আলেমের জন্য শোভনীয় না। এজন্য সমস্ত ওলামায়ে কেরামদেরকে আমরা সম্মান করি, তাদের প্রত্যেকের অবদান আছে, আল্লাহ পাক প্রত্যেককে যাদের খায়ের দান করুন। এবং আলহামদুলিল্লাহ আমরা কোনো দল করি না, কোনো ফেরকায় বিশ্বাসী না, আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের যে আকীদা আপনাদেরও একই আকীদা। আপনারা কি এখানে কেউ শিয়া আছেন, কেউ শিয়া আছেন এই গ্রামে, কেউ খারেজি আছেন, কেউ মোতাজিলা আছেন? আপনারা একটু সবাই তো মুরব্বী, তা আমার সাথে একটু কথা বলিয়েন, বেয়াদবি মনে করিয়েন না, কথা বলতে চাইলে আবার মনে করিয়েন না যে ছোট মানুষ আমাদের ছেলের সমান আবার আমাদেরকে কথা বলতে কয়, এটা বেয়াদবিটা মাফ করে দিয়েন। একটু কথা বললে সুবিধা হলো যে আমি কি বলতেছি আপনারা বুঝবেন, আপনাদের কথা আমি বুঝবো। আমি ইউনিভার্সিটি যেভাবে ক্লাস নেই, ওই গ্রামে যেখানে যাই মুরব্বীদেরকে নিয়ে এটা ক্লাসে নেই, এটা ওয়াজ মাহফিল না, এটা একটা ক্লাস। তো আমরা যে কথাটা বলতেছি যে আপনারা এই গ্রামে যত মানুষ বসবাস করেন, এখানে কি কোনো শিয়া আছে, খারেজি আছে, রাফেজি আছে, মোতাজিলা আছে, জাবরিয়া আছে, কাদরিয়া আছে? নাই। তাহলে সবাই কি সুন্নি? সবার আকীদা একটাই, আহলুস সুন্নাহ ওয়াল জামা, যেটাকে সুন্দরভাবে কিতাবের ভাষায় বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামা, আর আমরা এমনি সংক্ষিপ্ত ভাষায় বলে থাকি সুন্নি। তাহলে আমরা সবাই তো এক আকীদায় বিশ্বাসী, এক দলেই বিশ্বাসী, সেখানে আবার কিসের দল? সবাই তো সুন্নি, শিয়া নাই, খারেজি নাই, মোতাজিলা নাই, কিছু নাই, সব এক আকীদায় বিশ্বাসী মুসলমান। তো সেখানে আবার আমাদের মধ্যে বিভেদ হবে কেন? আমরা সবাই এক দল, আমাদের দল হইল আমরা সবাই আহলুস সুন্নাহ ওয়াল জামা, সবাই সুন্নি, কি বলেন? আমরা যদি শিয়াদের সাথে আমাদের কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক বাধে, তাহলে কি আপনারা শিয়াদের পক্ষ নেবেন না আমরা আমাদের পক্ষে থাকবেন? তা আমরা তো এক দলেই আছি। এই দেশের যত আলেম ওলামা আছে, যত দল, যত ফেরকা, যত মতামত আছে, যত পীর সাহেব আছেন, সবাই কি সুন্নি না শিয়া? সবাই সুন্নি। তাহলে তো আমরা সবাই এক দলের লোকেই, সবাই এক জামাতের লোক, এক দলের লোক, সবাই মুসলিম, এবং আমাদের আকীদা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামা। আমরা সবাই এক কোরআনে বিশ্বাসী, আমাদের এই বাংলাদেশে যত মুসলমান আছে সবার কোরআন কিন্তু একটা। জের জবর এই মুন্সিগঞ্জের শ্রীনগরের মসজিদে কোরআন শরীফ যেটা, সেন্ট মার্টিনে গেলেও দেখবেন যে কোরআন শরীফ সেম, এটা যে পৃষ্ঠায় যেই আয়াত লেখা ওখানেও দেখবেন যে ওই পৃষ্ঠায় ওই আয়াতে লেখা, সারা বাংলায় এক কোরআন, নবী সাল্লামের হাদিসগুলো সহিহ সুন্নাহগুলো সব সারা বাংলায় একটাই, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, এগুলো পুরো বাংলাদেশ জুড়ে আমরা সবাই, সব আলিয়া কওমি যত মাদ্রাসা আছে সব মাদ্রাসা এগুলাই পড়ায়। তাহলে আমাদের কোরআনে কারিমও এক, হাদিসগুলো এক, আকীদাও এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও এক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও আমাদের এক, সাহাবায়ে কেরামও এক। আমরা যে সকল সাহাবীদেরকে বিশ্বাস করি সবাই আমরা এক রকমের সাহাবীদেরকে এবং সাহাবায়ে কেরামের ব্যাপারে একই আকীদা আমরা পোষণ করে থাকি, সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে আর দুই রকমের মনে করার কোনো কারণ নাই। কিন্তু ঘরে যদি ছেলে পাঁচটা থাকে, এক ঘরে ছেলে পাঁচটা, মেয়ে পাঁচটা, মা বাবা দুইটা, বারো জন, বারো জনের মত কি সবসময় এক হয়? একটু বিভিন্ন বিষয় নিয়ে, ধরুন মেয়ে একটার জন্য বিয়ের জন্য আসছে কোনো জায়গায়, পরিবারের সবাই বসছে মেয়েটাও মুখ জায়গায় বিয়ে দিব কিনা, তো দেখা যায় যে পাঁচজনে কয় দেওয়া যায় আর তিনজনে কয় না অমুক যে এদের সাথে আমাদের সম্বন্ধ করা যায় না, এখানে বিয়ে দেওয়া যাবে না, বলে না। সবাই কি একমত হয়? কোনোদিন একমত হয় না। তা আমরা সবার আকীদা এক, সবার আপনার চিন্তা ভাবনা এক, সব এক, কিন্তু মাঝে মধ্যে দুই একটা মাসআলা কেন্দ্রিক, দুই একটা ছোটখাটো বিষয় কেন্দ্রিক এরকম একতলাভ হয়। কেউ বলেন যে এটা এইভাবে করলে ভালো হয়, কেউ বলেন যে এটা এইভাবে করলে ভালো হয়, কেউ বলেন যে এটা এইভাবে করলে ভালো হয়। তো এগুলো হইলে স্বামী স্ত্রী দেখবেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ এখানে বেশিরভাগ মুরব্বী, এক একজন বিয়ে করছেন যে চল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে, হয়েছে না? এই চল্লিশ পঞ্চাশ বছরে কি কোনোদিন ঝগড়া হয় নাই? কতবার হয়েছে? ডেইলি চারি পাঁচবার তো ঝগড়া হয়েছে। আর দেখবেন বয়স যত বাড়ে, মুরব্বী যখন হয় তখন দেখবেন যে রাত দিন ঝগড়া হয়, সকালেও হয়, দুপুরেও হয়, বিকালেও হয়। এটা মহব্বতের ঝগড়া, আসলে কিন্তু ঝগড়া না। দেখবেন যে আপনি বলবেন একটা, উনি বলতেছেন আরেকটা, উনি বলতেছেন একটা, আপনি বলতেছেন আরেকটা, একজনের কথা আরেকজন শুনতে পারতেছে না, মনে হচ্ছে যে দুইজনের বিশাল ঝগড়া। আসলে ঝগড়ার কিছু না, একজনের অসুখ হোক দেখবেন আরেকজন রাত বারোটায় দৌড় দিবে। যদি স্ত্রীর অসুখ হয়, বুড়া মানুষটা স্বামীটা হাঁটতে পারতেছে না, লাঠি নিয়ে লাইট নিয়ে রাতের বারোটা একটায় দৌড় দিবে। তাহলে ঝগড়া হইতে পারে, একতলাপ হইতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, কিন্তু স্বামী স্ত্রী তালাকও হয় না, ছাড়াছাড়িও হয় না, মহব্বতও কমে না, কি বলেন? ঝগড়ার কারণে কি দুজন দুই বাড়ি চলে যায় যে আমরা এই বাড়িতে থাকবো না, ঝগড়া করছি যাতে? সুতরাং আমাদের মধ্যে বিভিন্ন ছোটখাটো বিষয় নিয়ে একটু এদিক সেদিক হইতে পারে এবং হওয়ারও যথেষ্ট কারণ আছে। দেখা গেছে যে একটা বিষয়ে কয়েকটা হাদিস পাওয়া যাচ্ছে, কেউ বলতেছেন যে না এটা একটু বেশি ভালো, কেউ বলতেছেন যে এটা একটু বেশি ভালো, কেউ বলতেছেন এটা একটু বেশি ভালো। তাহলে এই ভালোগুলো মিলাইতে গিয়ে দেখা যাচ্ছে এক একজন এক একটাকে অগ্রাধিকার দিচ্ছেন। তাহলে আমাদের মধ্যে কিন্তু কোনো দ্বিমত নাই যে আলহামদুলিল্লাহ আমরা ভূমিকা স্বরূপ কিছু কথা বললাম, ইনশাআল্লাহ সলাতের পরে আমরা মূল টপিকসের উপরে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যে বিষয়ে আলোচনা করব বলেছিলাম, তো আমরা ইনশাআল্লাহ ওই বিষয়ে আলোচনা শুরু করব। আজকে আমাদের আলোচনার বিষয় হবে, বলছি যে মিন মামানে আল হেদায়া, অর্থাৎ ইসলামের আগমন, ইসলামের আগমন আদম আলাইহিসসালাম থেকে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যেই দিন নিয়ে আসছেন, পরিপূর্ণ একটা দিন, সেই দিন নিয়ে আসার পরে আজকে কত বছর হয়েছে? চোদ্দোশোর উপরে, বর্তমানে চলতেছে 1438 হিজরি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় দশম হিজরির 9 জিলহজ তারিখে সূরা আল মায়েদার 3 নম্বর আয়াত নাযিল হয়েছে। এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ, তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের দিন মানে কোনটা? আপনাদের দিন কি? আমাদের দিন হলো ইসলাম। আল্লাহ পাক ইসলামকে পরিপূর্ণ করে দিলেন ওই দশম হিজরির জিলহজ মাসের 9 তারিখ আরাফার ময়দানে। তাহলে দশম হিজরি যদি বাদ দেন, 1438 হিজরি থেকে 10 হিজরি বাদ দেন, আর কত কত বছর? একটু অঙ্ক করায় দেখি, জাহানাবাদের মানুষ অঙ্ক পারে কিনা মুরব্বীরা। জি, 1428 বছর, মাশাআল্লাহ, পাইছেন? 1438 থেকে 10 বছর বাদ গেলে তাহলে 1428 বছর। 1428 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, কত বড় নিয়ামত আমাদের জন্য যে আল্লাহ পাক এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। আচ্ছা, এই পরিপূর্ণ দিন 1428 বছর ধরে চলছে, আবার এই দিন কি বাংলাদেশে আসছিল নাকি অন্য জায়গায় আসছিল? দিন সর্বপ্রথম আসছে কোথায়? আরবের মধ্যে মক্কায় আসছে, মদিনায় আসছে। মক্কা মদিনা কেন্দ্রিক তো দিন আসছে। তো মক্কা মদিনা কি আমাদের বাড়ির পাশে না অনেক দূরে? হাজার হাজার মাইল দূরে। তাহলে ওই ইসলাম অনেক মিডিয়া হয়ে, বায়া হয়ে, মাধ্যম হয়ে, বিভিন্ন দিক হয়ে আমাদের এখানে আসছে, আবার 1400 বছর অতিবাহিত হয়েছে। তাহলে 1400 বছর অতিবাহিত হওয়ার পরে দিনের ভিতরে অনেক ধরনের ভেজাল ঢোকার সম্ভাবনা আছে কি নাই? এটা স্বাভাবিক ব্যাপার। আপনি এখন একটা জিনিস তৈরি করেন, নতুন একটা ব্র্যান্ডের নতুন ভালো জিনিস বানাইলেন, এটা দেখবেন 20 বছর পরে, 30 বছর পরে এটার অনেক নকল বাহির হইব, অনেক ভেজাল বাহির হইব, এটা স্বাভাবিক। ইতিপূর্বের যতগুলো দিন ছিল, তাওরাতের দিন, ইঞ্জিলের দিন, জাবুরের দিন, ওই সকল আসমানি কিতাব কেন্দ্রিক যত দিন, সবগুলা নবী রাসূলেরা দুনিয়া থেকে যাওয়ার পরে 20 বছর, 30 বছর, 50 বছর পরে দুনিয়ার ভেজালে ভরপুর হই, আসল জিনিস পরিবর্তন হয়ে নকল এক জিনিসে রূপান্তর হয়েছে। আজকের জমানায়ও কিন্তু তাওরাত আছে। তাওরাত আছে না? আপনারা কেউ দেখছেন তাওরাত? তাওরাত কিতাব এখনো পৃথিবীতে আছে, ইঞ্জিল আছে, কিন্তু আল্লাহ পাক যে তাওরাত নাজিল করছিলেন, আল্লাহ পাক যে ইঞ্জিল নাজিল করছেন, সেই ইঞ্জিল, সেই তাওরাত পৃথিবীতে নাই। কিন্তু তাওরাতের নামে একটা বই আছে, ইঞ্জিলের নামে বই আছে। তাহলে ওই সকল নবী রাসূলেরা দুনিয়া থেকে যাওয়ার পরে তাদের এই কিতাবগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেছে। ঠিক ইসলামেরও 1400 বছর অতিবাহিত হইতে হইতে বিভিন্ন ভায়া মিডিয়া ঘুরতে ঘুরতে বিভিন্ন রকমের ভেজাল ইসলামের মধ্যে ঢুকছে। কি ঢুকছে? না ঢুকে নাই, অবশ্যই ঢুকছে। এখন কথা হলো, আপনি বাজারে গেছেন, পত্রিকায় দেখতেছেন যে বাজারে মাছের মধ্যে ফরমালিন দিতেছে, এটা আপনি পত্রিকায় পড়লেন। তারপরে বাজারে অনেক কঁচা মাছ বরফের মধ্যে দিয়ে শক্ত করে বানায় রাখে, বিভিন্ন রকমের ভেজাল বাজারে মাছের মধ্যে, তরকারির মধ্যে, গোশতের মধ্যে পাওয়া যায়। এই কথা আমরা সবসময় পত্রিকায় দেখতেছি, খবরে শুনতেছি। আচ্ছা, এবার আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার সময় নিয়ত করে গেছেন যে আমি সবচেয়ে ভালো মাছ যেটা ফরমালিন মুক্ত, তারপরে যেটা পচা না, টাটকা, যেটাতে কোনো ভেজাল নাই, আপনি এরকম মাছ কিনবেন। তারপরে আপনি সবজিটা ভালো সবজি, টাটকা সবজি কিনবেন, গোশতটা ভালো, ফ্রেশ, ভালো মানের গোশত কিনবেন, এই নিয়ত করে বাজারে গেছেন। এখন বাজারে যাওয়ার পরে এখন আপনাকে চতুর্দিক থেকে মাছওয়ালারা ডাকতেছে যে ভাই আমারটা নেন, এই যে ভালো মাছ, টাটকা মাছ, এই ভাই এদিকে আসেন, আরে হুজুর এদিকে আসেন, আরে হুজুর আমার এই মাছ আজকে, এই আজকে এই মাছ আর পাইবেন না, সবাই আমাকে ডাকতেছে। আচ্ছা, ডাকার পরে আমি কি যে ডাকে তার দিকে দৌড় দিব? কি বলেন? যে ডাকতেছে হুজুরের সম্মান করে, আরে হুজুরের দিকে আসেন, আমি কি আপনার খারাপ মাছ দিব নাকি, আমি কি আপনাকে এটা দিব নাকি? সবাই ডাকতেছে হুজুর আসেন, ফ্রেশ, একেবারে ভালো, আরে কান উল্টাই দেখেন, আরে টিপে দেখেন, এমনি দেখেন, বলতেছে না বাজারে? আমরা কিন্তু খুব সাবধান, খুব চালাক, আমরা নীরবে এর ডাকেও যাই না, ওর ডাকেও যাই না, এর ডাকেও যাই না, বাজারের মাঝখানে দাঁড়াই, চতুর্দিকে তাকায় তাকায় দেখি, হেদের ডাক শুনি কিন্তু কারো ডাকে সাড়া দিচ্ছি না, মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, ভালো করে নজর করতেছি, পুরা বাজারে যতগুলো তেলাপিয়া মাছ আছে, যতগুলো রুই মাছ আছে, যতগুলো কাতলা মাছ আছে, যতগুলো মাছ আছে, তাকায় তাকায় শুধু পর্যবেক্ষণ করতেছি, করার পরে চিন্তা করতেছি যে এই মাছগুলা মনে হয় ফরমালিন মুক্ত হওয়ার সম্ভাবনা আছে, কারণ কি এগুলোর মধ্যে মাছি বসতেছে, দূরের থেকে দেখতেছি যে এটা মাছি বসতেছে, মাছি বসলে নাকি ফরমালিন থাকে না, তাহলে এটা ঠিক করে নিলাম যে ওই মাছি বসার কারণে বুঝতে পারলাম যে এটার মধ্যে ফরমালিন নাই। আচ্ছা, আবার আরেক দিকে তাকায় দেখলাম যে বরফ কম, দেখতেছি যে এগুলো বরফ কম টাটকা, এগুলো একবারে জীবিত তেলাপিয়া মাছ পানির মধ্যে দৌড়াইতেছে, মনে করলেন যে না এটার মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা কম। এইভাবে আপনি কারো কথায় কিন্তু কর্ণপাত করলেন না, কি বিচক্ষণতা, কি বুদ্ধিমান, বাজারে আপনি চতুর্দিকে তাকায় তাকায় পর্যবেক্ষণ করে মাছ দেওয়ার সময় একটা একটা বাসি বাসি আপনি ভালো ভালো মাছগুলা নিলেন। আপনি এই ব্যাপারে একসবাক আপনি নিশ্চিত হলেন যে বাজারে কোনো মাছ ব্যবসায়ী আমাকে ঠকাইতে পারবে না, আপনি সব ঠকবাজ থেকে সব ধোকাবাজ থেকে মুক্ত হয়ে আপনি নির্ভেজাল ভালো মাছ বাজার থেকে নিয়ে আসলেন। এই ব্যাপারে আপনি কত বিচক্ষণতার পরিচয় দিলেন, দিলেন না? সবজি বাজারে যাইও ঠিক একই রকম, আপনারা সবাই বলতেছে এই অমুক ভাই এদিকে আসেন, এই খালু এদিকে আসেন, এই মামা এদিকে আসেন, আমার কাছে আসেন, আপনি কিন্তু কারো কথা শুনতেছেন না, কোন জায়গায় সবজিটা ভালো সেটা দেখে দেখে কিনতেছেন, এটা করতেছেন না? তাহলে দুনিয়াবি ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা কত সচেতন, আমরা এইভাবে দেখে দেখে কেউ আমাদেরকে ঠকাইতে পারতেছে না, কেউ ভেজাল দিতে পারতেছে না। আল্লাহ সুবহানাহু তাআলার দিনও এই 1428 বছর অতিক্রম হইতে হইতে এই দিনের মধ্যে ফরমালিন ঢুকে গেছে, এই দিনের মধ্যে ফ্রিজ আসি পচা মাছের একবারে আপনার ভালো করে টাটকা করে শক্ত বানায় রেখেছে, দেখলে মনে হবে টাটকা মাছ, বাড়িতে যে দেখবেন যে পচা গন্ধে থাকা যাচ্ছে না। দিনের মধ্যে এরকম অসংখ্য চতুর্মুখী ভেজাল ঢুকে গেছে, এখন এই ভেজাল বাঁচবেন কিভাবে? ভেজালগুলা বেছে বেছে তো আপনাকে সঠিকটা নিতে হবে। কি আল্লাহ পাক কোরআনে কারিমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এমন কিছু জিনিস বর্ণনা করছেন, এই নলেজটা এই জ্ঞানটা যদি আপনার মাথায় থাকে তো দুনিয়ার কোনো শক্তি নাই যেই শক্তি আপনারে ঠকাই দিব। আজকে আপনাদেরকে প্রথম ক্লাস, প্রাইমারি ক্লাস, আজকে প্রাইমারি, এখনো হাই স্কুল কলেজে যাব না, এখন হলো প্রাইমারি লেভেলের ক্লাস। এই ক্লাসে আমরা ওই জিনিসগুলো আলোচনা করব যেই জিনিসগুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকলে দুনিয়ার কোনো ধোকাবাজ আপনাকে আল্লাহর দিন নিয়ে কোনো ধোকা দিতে পারবে না। এই জিনিসগুলোকে বলা হয় মাওয়ানিউল হেদায়া, মানে হেদায়েতের প্রতিবন্ধক, অর্থাৎ এই দোষ ত্রুটিগুলো যার ভিতরে থাকবে সে কি আমাক পর্যন্ত হেদায়েত পাবে না। হেদায়েত পাওয়া বুঝেন, হেদায়েত শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা বা মুসলিম নাম থাকা এটা কিন্তু হেদায়েত না। হেদায়েত মানে হলো কোরআন এবং সুন্নার উপরে জীবন যাপন করা, কোরআন সুন্নাকে ভালোভাবে মেনে নেওয়া, আমল করা, এটার নাম হেদায়েত। আপনি হেদায়েত পাইতে হলে কিছু জিনিস আছে, এই দোষ ত্রুটিগুলো থাকলে আপনি জীবনেও কোনোদিন হেদায়েত পাবেন না। তাহলে এই ত্রুটিগুলো জেনে রাখা দরকার আছে না? এক নম্বরে যেটা মনে রাখবেন, আপনাদের যেভাবে বুঝেন সাধারণ ভাইয়েরা বোনেরা ওইভাবেই বলবো, এক নম্বর যেই দোষটা যেই ত্রুটিটা, এই এক নম্বর যেটা মামানে আল হেদায়া, এটার নাম হলো আল জাহালা। এটার নাম কি? আল জাহালা, আরবিতে বলা হয় জাহালা। এটা বুঝবেন সহজে, জাহেল বলি না আমরা, কোনো মূর্খ লোকের আমরা বলি আরে এ তো জাহেল, তো জাহেল মানে কি? মূর্খ। জাহালা মানে মূর্খতা, কারো মধ্যে যদি মূর্খতা থাকে এই লোক সারা জীবন 70 বছর 80 বছর 90 বছর হায়াত পাক, কিন্তু এই লোক হেদায়েত পাবে না। এই মূর্খতা কিন্তু লেখাপড়া না জানার নাম জাহালত না, এখানে একটা ভুল বুঝতে হবে, লেখাপড়া না জানলে তাকে জাহেল বলে না, জাহেল এক জিনিস, লেখাপড়া না জানা আরেক জিনিস। আচ্ছা, আপনাদের গ্রামে বাংলা বই পড়তে পারে না, ইংরেজি বই পড়তে পারে না, এরকম মানুষ আছে না? ওই মানুষটার কাছে একদিন আপনি 500 টাকার একটা নোট নেবেন, নোট নিয়ে বলবেন যে চাচা ধরেন 1000 টাকার নোটটা রাখেন, চাচারে নিয়ে দেখেন, কারণ চাচা তো বাংলাও পড়তে জানে না, ইংরেজিও পড়তে জানে না, কিছুই পড়তে জানে না, এখন ওই টাকার মধ্যে কোনো জায়গাতে বাংলা লেখা আছে, কোনো জায়গাতে ইংরেজি লেখা আছে, চাচা পড়তে জানে না, চাচারেকে আপনি 500 টাকার নোট 1000 টাকার নোট বলে দিতে পারবেন? চাচা তো লেখাপড়া জানে না, চাচা এটা জানলো কেমনে? এই জন্য লেখাপড়া না জানার নাম জাহালত না, মূর্খতা না। জাহালত এক জিনিস, লেখাপড়া না জানা আরেক জিনিস। লেখাপড়া না জেনেও আল্লাহর দিনের হেদায়েত পাইতে পারে, আবার লেখাপড়া বিশাল জানার পরেও হেদায়েত পায় না। আচ্ছা, আবু জেহেলের নাম শুনছেন? আবু জেহেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হইতো? চাচা। এই লোক কি লেখাপড়া জানতো না? এই লোক ওই যুগের সবচেয়ে বড় লেখাপড়া জানা লোক, সবচেয়ে বড় পণ্ডিত। এই লোক আল্লাহর ঘরের সভাপতি, বাইতুল্লাহর সভাপতি, আল্লাহর ঘর বাইতুল্লাহর সভাপতি। মোতাওয়াল্লি ছিল আবু লাহাব, সভাপতি ছিল আবু জাহেল। এই লোক ওই সময় সারা দুনিয়ার সেরা পণ্ডিতদের একজন পণ্ডিত। সারা দুনিয়ার মানুষ তার কাছে বুদ্ধি নেওয়ার জন্য আসতো। সেই লোককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু লাইসা বিআবি হাকাম ওয়া ইন্নাহু বিআবি জাহাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা ওই মানুষটাকে আমার ছাছারে, দুনিয়ার সকল মানুষ বলে আবুল হাকাম, পণ্ডিত, বড় ধরনের পণ্ডিত, বড় বিচক্ষণ, বড় চালাক মানুষ। কিন্তু আমি রাসূল বলি, ইন্নাহু লাইসা বিআবিল হাকাম ওয়া ইন্নাহু বিআবি জাহাল। আমি বলি দুনিয়ার মূর্খ মানুষদের, জাহেল মানুষদের লিডার। দুনিয়ার মানুষ বলে হে বুদ্ধিমান, আমি রাসূল বলি সে জাহেল। তাহলে কি এই জাহেল লেখাপড়া না জানার কারণে জাহেল? লেখাপড়া জানে, কিন্তু ওই লেখাপড়া দিয়ে আল্লাহর দিন চিনে না। লেখাপড়া অনেক, বিশাল বিশাল ডিগ্রি আছে, সার্টিফিকেট আছে, কিন্তু যদি জিজ্ঞেস করি, ভাই ওজুর ফরজ কয়টি, কয় ওজুর ফরজ 15টি, ওজুর ফরজ 15টি, তাহলে এই লোকের কি জাহেল বলবেন না মুসলমান বলবেন? যে লোক ওজুর ফরজ জানে না, নামাজ কয় ওয়াক্ত, কয় 10 ওয়াক্ত, ফরজ নামাজ 10 ওয়াক্ত কয়, তাহলে এই লোক কি জাহেল না? এই লোক মুসলমান জাহেল, কিন্তু লেখাপড়া জানে, অনেক লেখাপড়া জানে, অনেক ডিগ্রি, অনেক সার্টিফিকেট। তাহলে এই জাহালত যদি কারোর মধ্যে থাকে, মূর্খতা যদি থাকে, মানে দিন জানার জন্য ন্যূনতম চোখ কান খোলা রাখার মতো জ্ঞান, এই জ্ঞান না থাকলে, ওই জাহালত যদি থাকে, সে সারা জীবন কোনোদিন হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল বাকারার 78 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَمِنْهُمْ أُمِّيُّونَ لَا يَعْلَمُونَ الْكِتَابَ إِلَّا أَمَانِيَّ وَإِنْ هُمْ إِلَّا يَظُنُّونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْهُمْ أُمِّيُّونَ, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আছে, উম্মি মানুষ, নিরক্ষর মানুষ, লা يَعْلَمُونَ الْكِتَابَ, আল্লাহর কিতাবের কিছুই তারা জানে না, ইল্লা আমানিয়া, শুধু আশা ভরসা করে থাকে, আল্লাহর কিতাব জানে না, এলেম নাই, জানে না, ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, আর পুরা জিন্দেগিটা চলে শুধু ধারণার উপরে ভিত্তি করে, ধারণার ধারণা, ধারণার ধারণা, ধারণা করে আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, সুতরাং একদিন না একদিন আমি জান্নাতে চলে যাবো, জীবনে একবারও যদি নামাজ না পড়ি আমার জান্নাতে যেতে অসুবিধা নাই। এজন্য দেখবেন যে লোক প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে না, তার সাথে যদি কোনো বিষয় নিয়ে একটু বিতর্ক করেন, বলবে যে আমি নামাজ না পড়লে কি হবে, আমার ইমান কিন্তু খুব মজবুত। আরে মিয়া, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান কিন্তু খুব শক্ত, তোমার থেকেও আমার ইমান শক্ত, বলে না এরকম সমাজে দাবি করে, কারণ কি? এই লোক কি জানে না যে জান্নাতে যেতে হলে নামাজ লাগবে, নামাজ ছাড়া কেউ জান্নাতে যাবে না, এই কথা জানে না? ভালো করে জানে, হাজার হাজার আলেমের কাছে সে কিন্তু শুনছে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের, এই কথা কি সে জানে না? সবে জানে, কিন্তু ওয়াইনহুম ইল্লা ইয়াজুন্নুন, ধারণার উপরে জীবন পরিচালনা করে, ধারণা করে, শুধু ধারণার ধারণা, মনে করে আমি যেহেতু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি, তো জান্নাতে দেওয়া আল্লাহর এই ঠেকা, আমার ঠেকা নাই, ঠেকা আল্লাহ। একবার যাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছি, তো জান্নাতে না দিয়ে আল্লাহ যাবে কই? মানে অবস্থাটা এরকম, মানে আমার কোনো ঠেকা নাই, ঠেকা কার? আল্লাহর, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এর জন্য বলছেন যে এই মানুষগুলো, যে মানুষগুলো ওয়া ইনহুম ইল্লা ইয়াজুন্নুন, এরকম ধারণা করে করে জীবনে চলে, কোনো এলেম কালাম নাই, অর্থাৎ কোনো কিছু জানার বোঝার চেষ্টা করে না, এই মানুষগুলা জীবনেও কোনোদিন হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ পাক কোরআনে অসংখ্য আয়াতে একটা কথা বারবার বলছেন, ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না, দুনিয়ার অধিকাংশ মানুষেরা জানে না, লা ইয়ালামুন, মানে তারা জানে না। জানে না মানে কি? জানে না, লেখাপড়া জানে না। তো দুনিয়ার অধিকাংশ মানুষ তো শিক্ষিত, বড় বড় শিক্ষিত, বড় বড় বিজ্ঞানী। আল্লাহ বলছেন লা ইয়ালামুন, লা ইয়ালামুন মানে আল্লাহর দিন সম্পর্কে জানে না। দুনিয়া সব জানে, দিনের কিছু জানে না। আপনি দেখবেন অনেক ভাই আছে দুনিয়া সব জানে, কোনটা কোন দিকে নিলে লাভ হবে, কোন দিকে ঘুরাইলে ক্ষতি হবে, কোন দিকে ঘুরাইলে তার ব্যবসা বাড়বে, কোন দিকে ঘুরাইলে বেতন বাড়বে, কোন দিকে ঘুরাইলে কি হবে, সব ব্যাপারে তার কঠিন সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞান। কিন্তু আল্লাহর দিনের ব্যাপারে কোনো জ্ঞান তার ভিতরে নাই। ফজরের সময় ঘুমাই রয়েছে, খবর নাই ফজরের নামাজে, কিন্তু ফজরের সময় না উঠলে যে তাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এই এলেমের কোনো খবর নাই। কিন্তু সকালবেলায় আটটার সময় যদি চাকরিতে হাজিরা না করে, অফিসে গিয়ে সিগনেচার না দে, তার ব্যাপারে নোটিশ আসবে, তার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জ্ঞান কিন্তু পরিপূর্ণ আছে, সেই জ্ঞানে কিন্তু ভুল নেই। কিন্তু ফজরের জামাতে হাজির না হলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, সেই জ্ঞানের ক্ষেত্রে তার সমস্যা আছে। এটার নাম হলো জাহালত, এটার নাম হলো জাহালত, এটাকেই বলে মূর্খতা। লেখাপড়া না জানলে মূর্খ না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা রুমের সাত নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষের হাল অবস্থাটা তুলে ধরে আল্লাহ বলতেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ফিল আখির ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা দুনিয়ার জাগতিক জীবনের ব্যাপারে ইয়ালামুনা ভালো করে সব জানে, ভালো করে শিখে, কিন্তু আখেরাতের ব্যাপারে তারা একেবারে গাফেল, একেবারে গাফেল। আখেরাতের ব্যাপারে কোনো জ্ঞান নাই, একেবারে গাফেল আর গাফেল, মানে অলস, জানারও চেষ্টা করে না, বোঝারও চেষ্টা করে না, মনে করে যে এটা জানা বোঝারে দরকার নেই। মুসলমান হয়েছি, মাঝে মধ্যে একটু মসজিদে গেলাম আসলাম, বা ইসলামের সাথে সম্পর্ক থাকলো, মাঝে মধ্যে একটু ঈদগাহে গেলাম, জুমার দিন গেলাম, ঘুরলাম গেললাম, তারপরে মাঝে মধ্যে আলমুল্লাহ আমাদেরকে একটু দাওয়াত দিয়ে খাওয়াইলাম, বাস হয়ে গেছে। আখেরাতের ব্যাপারে একেবারে গাফেল হয়ে থাকে, মানে শুধু সবসময় কিছু শুনে, অনেক মুসলমান আছে দেখবে শুনে কিন্তু পড়ার কোনো চেষ্টা করে না। আল্লাহ পাক কোরআনে কারিমে সর্বপ্রথম ওহী নাযিল করছেন কি, ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার মানুষকে নির্দেশ দিয়েছেন ইকরা, ও দুনিয়ার মানুষ পড়াশোনা করো, পড়ো, জানো দিন সম্পর্কে। দিন সম্পর্কে পড়াশোনা না করলে, না জানলে, না বুঝলে আল্লাহর দিনের হেদায়েত কোনোদিন সেই লোক পাবে না। দেখবেন যে আমাদের সমাজের অধিকাংশ মানুষ যখন আপনি কোনো ব্যাপারে বলবেন, ভাই দিনের ধর্মের ব্যাপারে কিছু জানি না, দিনের ব্যাপারে আমার তেমন কোনো জ্ঞান নাই, তা আপনার দুনিয়ার সব ব্যাপারে কিছু জ্ঞান আছে, দিনের ব্যাপারে কেন আপনার জ্ঞান নাই? আপনি সব জানতে পারলেন, বুঝতে পারলেন, দুনিয়া চালানোর জন্য যা দরকার, দিন মোটামুটি আপনি কিভাবে হেদায়েতের উপরে থাকবেন, হকের উপরে থাকবেন, সেটা জানার চেষ্টা করলেন না কেন? আপনি তো বড় আলেম হওয়া দরকার নাই, বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় ফকি, বড় মুফাসসির হওয়ার আপনার দরকার নাই, কিন্তু আল্লাহর দিনের উপরে চলার জন্য যে জ্ঞান আপনার দরকার, সেই জ্ঞান তো জানা আপনার জন্য ফরজ ছিল, কিন্তু সেই ফরজিয়তের জ্ঞান কোথায়? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আল্লাহর জমিনে এই মানুষগুলো আখেরাতের ব্যাপারে একেবারে গাফেল, আখেরাতের ব্যাপারে কোনো খবর নাই, কোনো জ্ঞান নাই, কোনো জানার, কোনো বোঝার কোনো চেষ্টা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আল্লাহর কাছে দোয়া করতেন, উম্মতকে কিছু দোয়া শিখেছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, রাব্বুল আলামিন তোমার কাছে ওই এলেমটা চাই যেই এলেমটা আমার জন্য উপকারী হবে, এলমান নাফিআ, উপকারী জ্ঞান, উপকারী এলেম চাই, কারণ এলেম জ্ঞান অনেক আছে কিন্তু সেই জ্ঞানে উপকার দেয় না। এমন জ্ঞান আছে, অনেক জ্ঞান, বিশাল জ্ঞান নিয়ে আপনার একটা চেয়ারে বসে আছে, মানুষ তার কাছে ফাইল সিগনেচার করার জন্য আসতেছে, বড় স্যারের কাছে, বড় স্যার বিশাল একটা খাম ছাড়া সিগনেচার করে না, বড় স্যারের এক হাতে বড় একটা খাম দিতে হয়, তারপরে বড় স্যার সিগনেচার করে। খাম পাওয়ার আগে বড় স্যার সিগনেচার করে না। তাহলে বড় স্যার কি এখানে এলেমওয়ালা না? বড় স্যার তো অনেক জ্ঞানী, তার অনেক জ্ঞান, অনেক ডিগ্রি। ডিগ্রি না থাকলে কি তারা ওই চেয়ারে বসাইছে নাকি? তা এত ডিগ্রি আছে কিন্তু কাজটাকে ভালো করতেছে না খারাপ করতেছে? তাহলে তার এলেমে তাকে কোনো উপকার দিছে? এলেমে তার জ্ঞানে কোনো উপকার দেয় নাই, তার জ্ঞানে বরং তার জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ, রাব্বুল আলামিন এমন এলেম দাও যেই এলেম আমার জন্য দুনিয়াতেও উপকারী আখেরাতেও উপকারী। দুনিয়া আখেরাত উভয় জাহানে চলার জন্য যেই এলেম যেই জ্ঞান উপকারী, সেই জ্ঞান জানতেই হবে, বুঝতেই হবে। বুঝি না বলে বসে থাকলে হবে না, কয় এই ব্যাপারে জানার দরকার নাই, এগুলো হুজুরেরা জানে, হুজুরের ব্যাপার, আমরা এসব ব্যাপারে নাক গলান এটা দরকার নেই। কিন্তু আপনি মুসলমান হিসাবে আপনারও মৌলিক দিনের জ্ঞান, আকীদা সংক্রান্ত জ্ঞান, ফরজিয়তের জ্ঞান, এই জ্ঞানগুলো জানা অবশ্যই দরকার। না জেনে যদি বলেন যে এটা জানারও দরকার নাই, জানিও না, খবরও নেওয়া দরকার নাই, মাঝে মধ্যে এরকম আলোচনা হলে, দিনই আলোচনা হলে, কোরআন সুন্নার আলোচনা হলে ঘরে বসে থাকে, বলে যে এত কিছু জানারও দরকার নাই আমাদের, এগুলো ধর্মের ব্যাপার, দিনের ব্যাপার, এইগুলো হুজুরেরা জানবো তাহলে চলে। তো হুজুরেরাই যদি সব জানে, আপনি যদি কিছুই না জানেন তখন অবস্থা কী হবে জানেন? হিন্দু ধর্মে সাধারণ মানুষ কিন্তু কিছু জানে না ধর্ম সম্পর্কে। সব জানে কারা? যারা ধর্মীয় পণ্ডিত, যারা ধর্মীয় বিশেষজ্ঞ, ঠাকুর, তারপরে ব্রাহ্মণ, এরা জানে, সাধারণ মানুষ জানে। এখন সাধারণ মানুষের যেভাবে বলে সাধারণ মানুষ সেটারই ধর্ম মনে করে, সেটাই দিন মনে করে। আপনারা যদি দিন সম্পর্কে কোনো জ্ঞানে না জানেন তখন অবস্থাটা কী হবে জানেন? তখন আমরা যারা কিছু সামান্য জানি আমরা তখন দিনকে ব্যবসা বানাই ফেলব। তা আপনারা ধরতেও পারবেন না যে আমি দিন দিয়ে ব্যবসা করতেছি। একটা লোক বিপদে পড়ে দৌড়াই আসছে যে হুজুর আমার এই অসুখ, আমার এই বিপদ, আমার এই সমস্যা, কী করা যায়? আমি তখন চিন্তা করব এই লোকটার পকেট থেকে কিভাবে কিছু টাকা বের করা যায়, কারণ লোকটা এখন বড় বিপদের মধ্যে আছে। এই বিপদের সময় তাকে যাই বলবো তাই করতে রাজি হয়ে যাবে। আমি চিন্তা করলাম এই লোককে যদি বলি বাবা তোমার এখন একটা বড় তাবিজ দরকার, সুতরাং আমার 10,000 টাকা হাতিয়ে দাও, এটা দিলে তোমার সব সমস্যার সমাধান। এই লোক বিপদে পড়ে পকেট থেকে 10,000 টাকা বের করে দিছে, 10,000 টাকা বের করে তার পকেটও খালি হয়েছে, তার ইমানও খালি হয়েছে, দুইটা একসাথে খালি করছে, ইমানও খালি করছে, পকেটও খালি করছে। কিন্তু লোকটা বুঝতে পারে না যে তার ইমান খালি হয়েছে, কারণ কি ওই বোঝার মতো তার ওই জ্ঞান, ওই এলেম তার ছিল না, সেটা জাহেল। এই জন্য সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে একটা কথা বলছেন, একজন দায়ীর ঘটনা আল্লাহ পাক বর্ণনা করছেন, একজন দায়ীকে সহি দিনের দাওয়াত দেওয়ার কারণে মেরে ফেলছে, মেরে ফেলার পরে আল্লাহ পাক তাকে জান্নাতে দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ, জান্নাতে দেওয়ার পর আল্লাহ পাক বলছেন তিলাদখুলিল জান্নাহ ক্বালা ইয়া লাইতা কওমী ইয়ালামুন বিমা গাফারানী রাব্বী ওয়া জাআলানী মিনাল মুকরামিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই দাঈল আল্লাহকে ডেকে বললেন তিলাদখুলিল জান্নাহ, ও আল্লাহর বান্দা তুমি সরাসরি জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ যদি বলে বান্দা সরাসরি জান্নাতে ঢুকে যাও, কত বড় মহা নিয়ামত। সুবহানাল্লাহ, ক্বালা ইয়া লাইতা কওমী ইয়ালামুন, আল্লাহর ওই বান্দা বলবে রাব্বুল আলামিন জান্নাতে তো যাব, কিন্তু এই খবরটা, এই জ্ঞানটা যদি আমার উম্মতকে, আমার জাতিকে, আমার কাউমকে একটু পৌঁছাই দিতে পারতাম। সুবহানাল্লাহ, আহারে আমার কাউম যদি জানতো, আমার কাউম যদি এই বিষয়টা তাদের কাছে জ্ঞান থাকতো যে একজন দাঈল আল্লাহকে জুলুম করে, অন্যায় করে মেরে ফেলার পরে এই শাহাদাতের বিনিময়ে আল্লাহ আমাকে বলতেছেন কিলাদখুলিল জান্নাহ বিমা গাফারালী রাব্বী ওয়া জাআলানী মিনাল মুকরামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একেবারে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, ওয়া জাআলানী মিনাল মুকরামিন এবং জান্নাতীদের সম্মানজনক, সম্মানী মানুষগুলোর অন্তর্ভুক্ত করে নিছেন। সুবহানাল্লাহ, তাহলে এখানে ওই দাঈল আল্লাহ যে কথাটা বলছে ইয়া লাইতা কওমী ইয়ালামুন, হায়রে আমার কাউম যদি জানতো, আমার কাউম যদি বুঝতো, তাহলে কাউম বুঝে না যে জান্নাতে কিভাবে সহজে যাওয়া যায়, এই জ্ঞান কাউমের নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে গেলেন, যেই তায়েফের ঘটনা আপনারা সবাই জীবনে কম বেশি শুনছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খালি গায়ে দেখলেন, পুরা শরীরের মধ্যে বসন্তের দাগের মতো কঠিন কঠিন বড় বড় দাগ হয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীরভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকের দিকে তাকাইলেন। তাকানোর পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুরু করে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জীবনে কখনো এই জাতীয় কোনো রোগ হয়েছিল কিনা, বসন্তের রোগ হয়েছিল কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, জীবনে কোনোদিন বসন্ত রোগ হয় নাই। তাইফের ময়দানে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে যখন আমি গিয়েছিলাম, ওই তাইফের মানুষগুলো আমাকে এমনভাবে পাথর নিক্ষেপ করেছে, আমার শরীর থেকে এমনভাবে রক্ত প্রবাহিত হয়েছে, সেই রক্তের ক্ষত বিক্ষতের দাগ আমি এখনো বহন করে চলছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফের মানুষগুলার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, রাব্বুল আলামিন আমার এই কওমকে হেদায়েত দাও, ফা ইন্নাহুম লা ইয়ালামুন, কারণ এই কওমের লোকেরা জানে না, এলেম নাই। আমি যে আল্লাহর নবী, আমি যে আল্লাহর রসুল, আমাকে মারলে যে, আমার গায়ে আঘাত করলে যে তাদের উপরে আল্লাহর গজব নেমে আসতে পারে, তারা যে জাহান্নামে যাবে, এই নলেজ এই জ্ঞান এদের নাই। এজন্য দেখেন রহমতুল্লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমতের অধিকারী হইলে দোয়া করতেছেন, আল্লাহুম্মা হদি কওমি, আল্লাহ তুমি আমার এই কওমকে হেদায়েত দাও, আল্লাহ তুমি আমার এই কওমকে হেদায়েত দাও। গজবের জন্য তিনি বদদোয়া দেন নাই, বরং পাহাড়ের ফেরেশতা আসছেন, জিব্রিল আলাইহিস সালাম আসছেন, তাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গজব দেওয়ার জন্য অনুমতি দেন নাই। সুবহানাল্লাহ। এখানে আমাদের যে কথাটা বলা উদ্দেশ্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তাইফের জালেম মানুষগুলোর ব্যাপারে ওই কথা বলছেন যে ফাইন্নাহুম লা ইয়ালামুন, এদের এলেম নাই, এরা জানে না, এরা মূর্খ। এজন্য আল্লাহর দ্বীনের হেদায়েত পাইতে হলে এক নম্বরে ছাড়তে হবে জাহালত। জাহালত যতদিন ছাড়বেন না, ততদিন সহিহ দ্বীন, এলেম, কোরআন, সুন্নাহ, আল্লাহর দ্বীনের হেদায়েতে পাবেন না। এটা বড় ধরনের একটা রোগ জাহালত, অর্থাৎ আল্লাহর দ্বীন সম্পর্কে যতটুকু জানা জরুরি, দ্বীনের উপরে চলার জন্য যতটুকু জ্ঞান একান্ত আবশ্যক, এই পরিমাণ জ্ঞান আপনার আমার সকলের